قال عمرت بورك المرأة تشك صوتها الجسم ولكن له ليس له مال وإن لم يكن له مال استسقي العبد غيره استسقي العبد غيره غير مشقوق عليه. عن ابي هريره حضرت ابو هريره سے روایت ہے عن النبي صلی اللہ علیہ وسلم اور نبی صلی اللہ علیہ وسلم سے روایت کرتے ہیں قال حضور نے فرمایا من اعطف شخصا فی عبد جس نے آزاد کر دیا ہے ایک حصہ کو اپنے غلام میں غلام تین بئی مار ایک بھائی نجر حصہ کے تیتیانسوں سے آزاد کر جس من آتا شخصا جس نے حصہ کو آزاد کر دیا کسی غلام نے عتق کلہ ان کان لہ مال اگر آزاد کرنے والا کا مال ہے پورا غلام آزاد ہو جائے گا یہ آزاد کر سے تاجدی مال تھا کہ پورا غلام ہے تو پورا غلام آزاد نہیں ایک ہی کرتے گو اور باقی انسی ڈاکرے ٹکا دے دیتے وَإِن لَمْ يَكُنْ لَهُ مَالٌ اگر اس کا مال نہیں آزاد کرنے والا کا اُسْتُسْرِيَ الْعَبْدُ غلام کے سے سعی کیا جائے گا غلام سے سعی کیا جائے گا غلام کے سیکٹا کرے گے غلام تمہیں کمائی کرو ہمارے دو غیر مشقوق علیہ جس حال میں اس کا مشقت نہیں ڈالی جائے گی جس حالت میں اس غلام پر مشقت نہیں ڈالی جائے گی غلام تو سیکٹا کرے گے کنتو غلام رے کشت دیا ہونا آسانی ساتھے سے جت دن بھرے ات دنے تدرے وہ دی حصہ مزدوری دیا آزاد ہو گئے اچھا وعن عمران بن حسين رضي الله تعالى عنه أن رجلا أعطاك ستة مملوكين له عند موته عمران بن حسين سے روایت ہے کہ ایک شخص عمران بن ایک شخص أعطاك آزاد دیا ہے ستة مملوكين اس کے سے غلاموں کو ہندا موتی ایک بستیر موت سمے تار سڑا غلام سے یہ سائے غلام سے آزاد کرے بس آزاد کو تار فضیلت سنسن سے موت سم آزاد کر دی کنتو موت سم تو تار مارے تین باگر دوی باگر کے ساتھ وراثتر حق متعلق ہو جائے ایک باگر پارے তার যা সম্পত্তি আছে এক তৃতীয়াংশ সে মালিক থাকে আর দুই অংশ কে মালিক হয় তার ওয়ারাসারা মালিক হয় আন্না রাজুলান আতাকা সিত্তাতা মামলুকি আলাহু আন্দা মৌসি মৌত কে বক্ত ইয়ানে মরদ মৌত মে উসনে সে মালিকো কো সে মামলুক কো সে গোলামো কো আজাদ কর দিয়া হয় وَلَمْ يَكُلْ لَهُ مَالٌ غَيْرَهُ اور اس کا ان سے غلاموں کے ساتھ کوئی مال نہیں تھا سے غلاموں کے علاوہ کوئی مال نہیں تھا ایک ایک تیرے سوئے غلام سڑا اور کنوٹ مال سے بنا ایک پورا مالے سوئے غلام فَبَعَابِهِمْ رَسُولُ اللَّهِ صَلُّ اللَّهِ عَلَيْهِ وَسَلَمْ بس رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ان چھ غلاموں کو بلایا ہے سیدہ غلام بلا سے فَجَجَّعَهُمْ أَسْلَاسًا حضور نے ان کو تین حصہ کیا ہے دو دو کر کے دن دن کری تین بیک کر سے فجدعهم الساقيه اسلاسا دون ستينسا ثم اقرع بينهم. پھر ان کے درمیان قرآن اندازی کیا ہے تینڈا قرآن لو سے تینڈا نام لو سے تینڈا نام لیا قرآن اندازی کو سے پاتا کا اسنین جس کے نام پر قرآن آیا ہے ان دونوں کا آزاد کر دیا ہے وہ اگر اربعتن اور چار کو غلام بنا کے رکھ دیا ہے فائدہ سلو ایک تو آزاد کر کے پھر کے تیتی ہمشا آج دی ہم سے تعداد کرتے پھر کے نا حضور صلی اللہ علیہ وسلم چھ غلام کے تین بار کرتے ہیں تین بار کرے ہر قرآن درجی کرتے ہیں دادن نامے ڈاکٹر بھائی ویسے এই দুজন আদর করে দিছে আর চারজনকে গোলাম বানাই দিছে তার বারাফাদের মাল কারাকার বাদান ফাকাল লাহু কওলান সাদিদান হুজুর নে উস আদমি কো জিসে আজাদ কিয়া হ্যায় সখত বাত কিয়া হ্যায় তুমি শরিয়তের খারাপ করছো তুমি যখন আজাদ করো মালিক সিরা তুমি আজাদ করো না যখন তুমি আজাদ করো মালিক নয় তখন আজাদ করছো অসুস্থ স্পর্শ আজাদ করছো আগে আজাদ করো নাই কাল রাহু কওনা খাদি দেন উস সখত বাত দিয়া তা মুসলিম করাহ নাসারি আন রাসাই ভি রিওয়ায়াত কিয়া হ্যায় ইমরান সে ওয়া যাকারা ও জিকির কিয়া হ্যায় নাসাই নে لقد هممت حضور نے فرمایا ہے بے شک میں نے ارادہ کر لیا ہے اللہ اصلی علیہ میں اس کی نماز نہیں پڑھاؤں گا نماز جنازہ تار پڑھے گن اتنی شریعت خلاف کر سے بدلا وقال قولا شدیدا وقال قولا شدیدا کے بدلا ایک روایت سے وقال قولا شدیدا دیتی روایت سے ہمم تو اللہ اسلی علیہ ہمی تار پتہ مبرد قولن شدید افی روایت عبی داود قالا ولب شہدت قبل انبود فرام ابو داود کی روایت میں ہے اگر میں حاضر ہوتا اس کی دفن کرنے سے پہلے یہ قبرستان تو اسے دفن کرسو دفن کرن اگر دیا میں حاضر ہوتا ولب شہدت قبل انبود فرام لم يدفن دفن کرنے نہیں دیا جاتا فی مقابل المسلمین مسلمانوں کے قبرستان میں مسلمان قبرستان میں تھے تارے دفن کرا دیا ہوتا نا پھر مسلمان طرف کر سے مسلمان کاجل سست تھکتے عدد پر اور سست ہوئے ایک تیتی انسر بیشی عدد کرتے خیر بنا এরা যা জাহরি আছে জাহরের উপরে আমল করে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ফরমাতে হ্যায় সে গোলামোঁ কো আজাদ কিয়া হ্যায় সে গোলাম কে হর গোলাম কে এক সুরস আদা হো জায়েগা দু সুরস গোলাম রহেগা প্রত্যেক গোলামের দুই সদস থাকবে দুই সদস মধ্যে সাই করবে আদাব তো হাদিসে এরকম হাদিসে এরকম ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছেন এটা প্রথম ছিল পরে এটা মনসুখ হয়ে গেছে এই সুরত পরে মনসুখ হয়ে গেছে বা হুজুরের খুসুসিয়াত হুজুরের খুসুসিয়াত হুজুর দুইটাকে আদাদ করতেন আর দুইটা তিনটে চারটাকে গোলাম বানিয়ে রাখছেন এটা হুজুরের খুসুসিয়াত এখন যদি কোনো ব্যক্তি এরকম করে প্রত্যেক গোলামের ষোলো সাদা হয়ে যাবে আর দুই সুরজ গোলাম থাকবে প্রত্যেক গোলামের এক এক সুরজ আদাদ আর দুই সুরজ গোলাম থাকবে একজনের সয়টা গোলাম আছে সে মরার সময় সয় গোলাম আজাদ করে দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সয় গোলামকে ডাকছে নায়িকা তিন ভাগ করছে, দুইজন দুইজন করে, ইয়ার পরে লটারি করছে, যেই দুইজনের নামে লটারি রয়েছে এই দুজনকে আজাদ করে দিচ্ছে আর চারজনকে গোলাম বানিয়ে দিচ্ছে। ইয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালিককে শক্ত কথা বলছে, তার এরকম উচিত ছিল না। ইয়ার পরে তারে দাফন করা হয়েছে। হুজুর বলে আমি যদি আসার আগে দাফন না হইতো আমি কবরস্থানে দাফন করতে দিতাম না। এই হাদিসের উপরে আমল হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে প্রত্যেক গোলামের এক তৃতীয় অংশ আজাদ হয়ে যাবে আর দুই অংশ গোলাম থাকবে, দুই অংশ গোলাম থাকবে। এই হাদিস এটা আগে ছিল এখন নাই। আত্মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুসুসিয়ত এখন একত্রিত আমল করা হবে না। আন আবি হুরাইরা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু ওয়ালাদুন ওয়ালিদাহু ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফাইস্তারিহি ফায়াতুহু রাওয়াহু মুসলিম। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু ওয়ালাদুন ওয়ালাদুন ওয়ালিদাহু کوئی لڑکا اپنے باپ کا بدلہ نہیں دے سکے گا، لا یجدی بدلہ نہیں دے سکے گا کوئی لڑکا کسی باپ کا، کونو سنتان نجیر باپر بدلہ دیتے پھر بنا بدلہ ایک احسان باپر یہ احسان بدلہ کیوں دیتے بڑھ جائے ایل مگر ایک صورت ہے این یجدہو اگر باپ اگر لڑکا باپ کو پایا ہے ممنوع غلام پایا ہے سیرے جدی باپ کے فیصلے غلام فیشتری ہے بس کو خریدا ہے بیٹا باپ کو بھائی رکھتے کا ہو اس کے بعد آزاد کیا ہے خرید کرا تارا آزاد کچھ ایک ہے ماسرا سے خرید کرا مجھے خرید کرا مجھے آزاد ہے کچھ আর নিজে আজাদ করার কথা বলতে হইব না। মা মালাকা যা রাহমিন মাহরামিন বাহবা হজুর যে নাকি জিরাম মাহরামের অর্থাৎ আপনার রিস্তাদারের মালিক হয় মালিক হ মাত্রে আজাদ হয়ে যায়, আবার নিজে আজাদ করার কথা বলতে হয় না। ভাই হচ্ছে কাহু আহলে জাহেরের নজদিক আদায় করতে হইব আর জমহুরের নজদিক আদায় করতে হবে না। মাম মালাকা যা রাহমিন মাহরামিন ফাবা হুসুন এই সামনে হাদিস আসবে। এখানে বলা হয়েছে আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোন সন্তান যদি বাপের বাদদা দিতে যায় এই বাদদা দিতে পারবে না, কিন্তু যদি এই সন্তান বাপকে মামলুক পায় তাহলে কোন খারাপ শুরুত হইলে গোলাম আসিল তারা তো বাপের গোলামের সে ছেলেকে আজাদ করে দিছে, তো ছেলে আজাদ তার টাকা পুজো আসে সে বাপকে কিনা রয়েছে যে মালিক বাপ কিনা লইলে আজাদ হয়ে যাবে, কিনা আবার আজাদ করতে হবে না। পাই অর্থে কাহু পাই অর্থে কাহু বলছে এটা দরকার না, সাত নম্বর না পাই অর্থে কাহু লাইসেল মানা আলা ইস্তিনা ফিল ইতক ইতককে আবার করতে হবে না, ওয়াইন চাইন বাদা ছিড়ায় ছেড়ার পরে আবার ইতকের ইনকা করতে হবে। ওয়াইয়াতু মা ইয়াতি ফিল হাদিসের আতি মা মালাকা যা রাহমিন মাহরামিন ফাহুয়া হুন জো শর্ত মালিক হো আপনার রিস্তাদার কা ও আজাদ হয় মালিক হ মতে আজাদ আবার নিজে কইতে হবে না। কেন ثم قال ابدأ بنفسك فتصدق عليها فإن فطر شيء حضرت جابر سے روایت ہے انا رجل من الانصار کہ بے شک انصار کا ایک آدمی انصاری مدینہ ایک جن لوگ دبرا مملوکن اپنا غلام کو مدبر بنایا ہے غلام کے گل سے امی مرا فرے کی آزاد یہ مدبر بنایا ولم یکن لہو مال غیرہ اور اس غلام کا اور اس آدمی کا ان سے انسانی کا اس کے علاوہ کوئی مال نہیں تھا یہ غلام سرا تھا کون مال فبلغ النبی صلی اللہ علیہ وسلم بس یہ خبر نبی صلی اللہ علیہ وسلم کو پہنچی ہے فقال من یشتری منی حضور نے فرمایا ہے کون اس غلام کو مجھ سے خریدے گا کون اس غلام کو مجھ سے خریدے گا یہ غلام کا مت کنگا فشترا ہو نعیم ابن نحم فس حضور سے خریدا ہے نعیم ابن نحم نے نعیم شیخ حضرت کی غلام کا کنہ جیسے بے سامان میں درہم 800 درہم سے حضور 800 درہم دیا ہمیں کن لگ مرتب بنا لی ہماری روایت مسلم اور مسلم کی روایت میں ہے فاشتراہ نعیم ابن عبداللہ تو خریدا ہے نعیم ابن عبداللہ نے یہ دوسری روایت میں تھے اختلاف نعیم تو نام ٹھیک ہے سے ایک جن کے لیے ایک جن خان ایک جن کے لیے عبداللہ عبداللہ ہوتی بولے کیا عبداللہ بولے کیا نحان بولے تو نعیم بن عبداللہ بے سمانے میں آتے درہمین 800 درہم سے فجاء به الى النبی صلی اللہ علیہ وسلم 800 درہم نبی صلی اللہ علیہ وسلم کے پاس نعیم نے لے آیا ہے نعیم 800 درہم نبی صلی اللہ علیہ وسلم کا تھا ان نبی سے فدفعها الیہ حضور کے پاس دے دیا ہے ثم قال پھر حضور نے فرمایا ہے دفاع علی حضور نے اس آدمی کو دے دیا ہے کارے پانساری یہ 800 درہم جسے فقال اکتہ بنفسی کا ابتدا کر اپنے نفسوں کے ساتھ تمہیں نیجید جی فائزنا سے فائزن پورا کرو یہ غلام دم دیا فتصدق علیہا اپنے نفسوں پر صدق کر فائن فضلا شیون بس اگر نفس پر صدقہ کرنے سے خوشی جائز ہو جائے پر اہلی کیا تیری بیوی کے لیے صدقہ کر فائن فضلا ان اہلی کیا بیوی کو دینے کے بعد کوئی جائز ہو جائے شیون پر جی قرابتی کا تو تمہارے قریبی رشتہ داروں کے لیے فائن فضلا ان جی قرابتی کا شیون اپنا رشتہ دار کو غریبی رشتہ دار کو دینے سے کچھ جائز ہو جائے تو اس طرح سطح پر اس طرح سطح کر ہاکا کا معنی کیا ہے فیقول بس کہتا ہے بینا یہ گئی ہے ان یمین ہی و اشمال ہی حضور ہاکدہ کر کے اپنے دائیں کی طرف اپنے بائیں کی طرف اشارہ کیا ہے فبینا تو بیان کیا ہے راوی نے یدئی ہی دونوں ہاتھ سے ان یمین کا و ان شمال کا دائیں طرف اور بائیں طرف رسول اللہ صلی اللہ علیہ وسلم انصار ایک ویکتی ایک غلام کے مدبر بنا سے ارتد ہمیں مارا گلے فرد دیا جاتا یہی غلام ایر فرے حضور بکری کرا فرے سے نعیم القاسم نعیم القاسم بکری کر سے 800 درہم ایر فرے حضور 800 درہم نعیم کے دیا دے سے دیا بول سے تمہیں ختم نجے ضرورت پورا کرو নিজের জরুরত পুরা করার পরে যদি বাসে নিজের স্ত্রীকে দাও স্ত্রীর জরুরত পুরা করার পরে যদি বাসে আপনার গরিবী রিস্তাদার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন দেওয়ার ফরজ যদি বাসে তো ডান দিকে বাম দিকে মহল্লার পাস কর। এখন কথা হইল মোজাফফরকে বিক্রি করা যায় ধরছে কিনা, যারে বলে দিছে আমি মারার পরে তুমি আজাদ, এই মোজাফফরকে বিক্রি করা ইমামে শাফি ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি নজদীক জায়েজ হয়। ہمارے نزدیک مدبر مطلق کو بیچنا جائز نہیں ہے، مربدبر معین کو بیچنا جائز ہے۔ مدبر مطلق کے بیچا جائز نہیں، کہنا جہن نہ کہ معاملہ ایک تھا بول سے ہمارے پر اتنی آزاد سے آزاد ہوئے دے تارے بکری کرا دے گی نا আমাদের নাতি যেটা হুজুরের খুসুসিয়াত ছিল হুজুর বিক্রি করছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনা হয়েছে তখন বলছেন তখন জায়েজ ছিল বিক্রি করা, পরে নিষেধ করে গেছেন বিক্রি করা যাবে না, মোদাব্বারকে বিক্রি করা যাবে না। হ্যাঁ মোদাব্বারের মুখাইয়্যে ছেলে বিক্রি করা যাবে, মোদাব্বার মুখাইয়্যতটা কি অর্থাৎ আমি যদি এই অসুস্থ করলেন এই অসুস্থ আমি মারা গেলাম তুমি আজাদ, ইয়ার পরে মালিক ওই অসুস্থে মারা যায়নি, বা বলছে আমি হজে যাইতেছি হজের মধ্যে যদি আমি মারা যাই তো আজাদ, তুই হজের থেকে সুস্থ করে আসে এ মারা যায়নি, এই গোলামকে বিক্রি করতে পারবে, মোদাব্বারে মতলবকে বিক্রি করা যাবে না, মোদাব্বারে মকাইয়তকে বিক্রি করা যাবে। আমরা বলি এটা মোদাব্বারে মকাইয়ত ছিল, মোদাব্বারে মকাইয়ত ছিল অর্থাৎ আমি এই অসুস্থে যদি মারা যাই তো তুমি আসবে, দেখতে হয়ে অসুস্থে মারা যায় না অসুস্থ থেকে বাড়া হয়ে গেছে, এর ফলে হুজুর বিক্রি করতে পারছেন তার গোলাম তার অনুমতি নিয়ে বিক্রি করছে। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়েজ অন্য কারো জন্য জায়েজ হইল না, বা ইবতিদা ইসলামের মধ্যে জায়েজ ছিল এখন জায়েজ নাই, মুদাব্বারকে বিক্রি করা জায়েজ নাই যদি নাকি মতলক হয়, এমনি বলছে আমি মারা যাওয়ার পরে তুমি আজাদ, যদি নাকি আমি এই অসত্যে মারা গেলে তুমি আজাদ, আর অসত্যে সে মারা যায় বার হইয়া গেছে, মোদাব্বারে মতলক না মোদাব্বারে মুকাইয়্যাদ কয়েক করছিল এই অসত্যে সে অসত্যে মারা যায়। আচ্ছা محرمی آزاد ہے من مالا کا جو مالک رحمین اپنے رحم کے محرامین رشتہ دار کا بہو رن اتنے من مالا کا مالکا تو من ضمیر ہوا مان دیکھ لیے فائدے جا رحمین کے سے موصوف صفت ایک عرب نا تو ایک عرب خاص ہے محرم، کنتو اکنے এই মুজাফের যে যা রাহমিন যা মুজাফ خودت اے رب نبیان مذاکرے رحمین اے مذاکرے اے رب دوس مذاکرے کنل اے رب دوس بے جبدل جوار جبدل جوارے جبدل جوار بجنے نیزیر فرسیر اے رب دوس কন্ডা নিকুটে গেছি রাহামি যা আর একটু দূরে এটার আরাপ দেওয়া হয় না এমনি আরাপ দেওয়া হয়েছে রাহামিনের যাদে জেবার বলে যাদে জেবার দেওয়া হয়েছে তো যে নাকি রেহমি রেস্তাদারের মালিক হয় মালিক ক্ষমত আজাদ বাবু এখন مالک ہوئی آبر آزاد ہو جائے اگر حادثے بول سے ارم گرتے ہوئے بنا مالک کھلے آزاد ہوئے جائے آر اور کم بولے ہوئی احال جواہر پاہوہ بھول بھول ایکن اے رحمی رشتہ دار کرا ہوئی قصور و فروع تار باپ دادا اے چلتے ہوئے چیزے آسے آزاد ہوئے আর সিরে সিরে সিরে এর আদত হয়েছে ওয়াখতারাফু ফি ওয়ারা যালিকা ফাকাল শাফিউ ওয়া মালিক আল ইদুল ওয়া ইউতুল উখওয়াতু আইজান এক ভাই আর এক ভাইকে কিনলো আদত হয়েছে এক ভাই আর এক ভাইকে কিনলো আদত হয়ে যাইব ওয়া খালা আবু হানিফাতা ইউতাকু জামিউ জালিল আরহাম আপনি হার আপনার রাসূলুল্লাহ আলাইহি আরো আগে বাড়ান উনি জানেন কারণ দেখেনি রিশতেদার কে কিনলে হেও আদর দেবে যে আপনি কি খালু কি দিনছে আদর দিয়ে দেবে খালু তো অংশ বাড়ান আর ওনার বলেন দেখেনি রিশতেদার ভাই জেরাদার হলে আদর দিয়ে দেবে ভাইও রাস্তা ঠিক আছে চলো عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اذا ولدت عمة الرجل منه فهي معتقه عن دبر منه او بعد رواه الدارمي ابن عباس سے روایت ہے عن نبی صلی اللہ علیہ وسلم نبی صلی اللہ علیہ وسلم سے روایت کرتے ہیں تعالیٰ حضور نے فرمایا من ولدت اذا ولدت ام الرجل منه جب کسی آدمی سے اس کے بعد ہی لڑکا جائے تمہار باندھی سے استری سے باندھی شرط میں بھی رمیشا کرتے باندھی شرط سنتان ہوئے کسی پتا والا در جب کہ بچہ جنے آما تو رجر مین ہو مرد کا مرد کی بیوی مرد کی طرف سے بچہ جنے مرد تک ستے ملے گا کرتے جنے سرے اسے سرے جنے فہیا موتا قتل پسو بی بی آزاد ہو جائے گی یہ شہر مرنے کے بعد ہم دوبر مین ہو اس شہر کے بعد او بعد ہو دوبر مین بول سے او بعد ہو یہ شامی مرا گوار فرے سے آزاد ہو راہ الدارمی وان جابر فرماتے ہیں فعنا امہات الاولاد ہم ام اولاد کو بیچتے تھے جب دیکھی کونہ بادک شرطی ملے مجھے بڑے بادک تھے کہ سمتن ہے ام اولاد ہے جب ہم ام اولاد এই যেদিন মালিক মারা দেবে ওই দিন থেকে আজাদ তার বুঝতে পারব না আল্লাহ আহাদ রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে জমানা মে হাম বেচতে থে ও সময় এই হুকুম হয় নাই যে উম্ম আলাদকে কাছে দেবে না তো আবু বকরকে জমানা মে ফালাম্মা কানা উমর জব যে উমর হুয়ে হ্যাঁ নাহানা আনহু ہم کو منع کیا ہے فانتا ہے نا ہم اس سے روک گئے حضرت جابر بولین ام حاتن اولاد کا ہمارا بکری کرتا رسول اللہ صلی اللہ علیہ وسلم زمانہ ہے ابو بکر زمانہ ہے جب ہم عمر ہوئے سے ہمارا آمدر منع کر سے ہمارا بنا سنسی تو رسول اللہ صلی اللہ علیہ وسلم کی زمانہ ہے اس نے بیچنا نہ بیچنا اسی میں ختم ہوتا ہے۔ حضور بلغسن کنتو ابو بکر زمانہ کیا کہ سن نہیں کیا کر تجھ سے ذرا سن نہیں یہ جاگر رکھنا اوبر زمانہ سادر کا سے خبر کھاسا رہے گا۔ ابو بکر رضی اللہ تعالیٰ زمانہ تو کم چلو دو بچر سات مس چل ایک شنیہ سب کھلے گھر نہیں آسلے ہزرے منا کر دیا অর্থাৎ আমরের জমানা অনেক ছিল, 10 বছর ছিল আমরের জমানায়, সবে শুনছে, আমরাও শুনছি। উম্মে বলাদকে বিক্রি করা যায় না। উম্মে বলাদ কাকে বলে? বান্দিক বা সন্তান হইলে উম্মে বলাদ হয়ে যায় বান্দি। উম্মে বলাদকে বিক্রি করা যায় না, হুজুরে বলে গেছেন। হুজুরে না বললে তো হাজির উমর বলতে পারবেন না, বুঝুনি। এই হুজুর বলে গেছেন ঠিক আছে, কিন্তু হুজুরের জমানায় তো বকার সামনে আগ্রহ করার জমানায় বকার সামনে যে জাগো দিতেছেন, যে আপনার অমরের জমানা হয়েছে, প্রকাশ হয়েছে, আমরা এর থেকে আর মরণকে বিক্রি করে নিই, আমরা পলাতক আবার ছইয়ে দেবে। এটা কার বাস হয়ে যায়? من اعتق عبدا وله مال فمال العبد له الا ان يشترط السيد رواه ابو داود وابن ماجه عن ابن عمر بن مرس روایت ہے انہو قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم انہوں نے کہا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے من عتق عبدن جس نے غلام آزاد کیا ہے ولہو مال اس آدمی کا مال ہے فمال العبد غلام کا مال لہو اس سردار کا ہوگا الا ان یشترط السید مگر اگر سردار شرط لگائے ان مال کے ساتھ تو آزاد ہے۔ جب میں کہ ایک بچی غلام کا آزاد کرتے غلام میں 500 ٹکا آسے 500 ٹکا غلام کے کا دان کرتے آسے یہ آزاد کر دیسے ایک غلام میں 500 ٹکا کارے کو مال کر دو۔ ہاں مالک جو دیتا ہے یہ 500 ٹکا سہو غلام آزاد تو یہ غلام آزاد কেননা গোলামের সাথে যা আছে গোলামের মালিক, গোলামের সব কিছুর মালিক কে? মালিক। গোলাম যদি এরা আজাদ করে ফেলায় শুধু গোলাম আজাদ হবে, মাল কার হয়ে যাবে? মালিকের হয়ে যাবে। ইল্লা কিন্তু মালিক যদি আইয়াসকার তার সাইয়েদ, সাইয়েদ শর্ত লাগায় ওকে মালকে সাথ গোলাম আজাদ হয় তো মাল কে হইবে? গোলাম হতে হবে, না হলে কারো দিবে اپنے باپ سے ایک آدمی نے اپنا غلام کا حصہ آزاد کر دیا ہے۔ انا رجلن ایک آدمی اعتق شخصا اپنا حصہ آزاد کر دیا ہے من غلام، ایک غلام تین جنے بھاگ آسل بھاگ جنے بھاگ آسل تار حصہ تھی آزاد کرے ہوئے سے فاظاکر ذالک نبی نبی صلی اللہ علیہ وسلم ذات نبی صلی اللہ علیہ وسلم کے ذکر کیا ہے حضور احمد ایک مشترک غلام آسل ہمیں تو ہمارا حصہ آزاد کرے دسی فقال لیس للہ شریک اللہ کا کوئی شریک نہیں ہے فاجاز عتقہ پس اجازت دیا ہے اس کو آزاد کرنے کا۔ حضور اس ویکتی اوستھا جانے یہ ویکتی خوشحال تو تمہارا حصہ آزاد کرچ تمہارا شریک حصہ آزاد کرے دو তাকে টাকা দিয়ে দাও, টাকা দিলে শূন্য আজাদ কেন ওরা তুমি হইবা। এই হাদিসের দ্বারাই সাহেবেন বলে গোলাম আজাদ করলে প্রত্যেকটা আজাদ হয়ে যাইবে। এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই মালিকের অবস্থা জানতেন, জানিয়া বলছেন লাইসা লিল্লাহে শরীকুন এই অদ্বিতীয় আজাদ করছ আল্লাহর কাছে তুমি সব পাইবা এই নীতি তা আদায় করছো। হ্যাঁ তো আল্লাহ তো কোনো শরিক নেই, এই গোলাম আজাদ করছো গোলামেরও কোনো শরিক নেই, গোলামে তুমি আজাদ করে দাও, সত্যি তুমি এই পূর্ণ গোলাম আজাদ করলে বালা হয়ে যেত। পূর্ণ গোলামের সব দূর দেবে। আবি মালিক আপনি বাপ সে রায় করতে হ্যাঁ, এক শখস নে গোলাম কা হিসা আজাদ কর দিয়া হ্যাঁ, বস উসনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বাপ জিকির কিয়া হ্যায়। رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے اللہ کو کوئی شریک نہیں ہے، اجازت کہو اجازت دی ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اس غلام سے آزاد کرنے کا اس آدمی کو، تم ہی سب آزاد کرے پلا تم تو بھج با تمہار ٹاکا سے کم نے آزاد کر پا وہ شریک کی تمہیں ٹاکا دے دے سب آزاد دے تمہیں پھٹنو پلا میں صاف دے گا کی بے بے حضر بچے کہنا وان سمعت قال كنت مملوكا لأم سلمة فقالت قوتك وأشترك عليك أن تخدم رسول الله صلى الله عليه وسلم ما أشتى ما أشتى، فقلت إن لم تشترطي علي ما فرضت على رسول الله صلى الله عليه وسلم ما أشتى فأعتقدتني وأشترط علي. رواه أبو داود وهما. سمعنا كان نامسل أبي رباح تو رسول الله صلى الله عليه وسلم صحابة كرام الشاطئ এই গোলাম যাইত, উম্ম সালামার গোলাম ছিল শীতকালে যাইত, যখন রৌদ্র উঠত সবই নিজের গরম কাপড়গুলা ত্যাগে দিয়ে দিত, সেই সব দিন বোঝা লোত। এই বোঝা লওয়ার কারণে তার নাম হয়েছে সাফিনা, সাফিনা মানে কাস্তি, কাস্তি যেরকম বোঝা পার করে বোঝা পার করে। এই সাফিনার অনেক ঘটনা আছে আপনারা আরও পাইবেন। রুম দেশে রসুল্লাহ সাল্লাহ আলোচনার পরে সে এই জেহাদে গেছে, নিজের সাথী করে হারে ফেলেছে, সাথী করে তালাশ করতে আসে, হঠাৎ করে একটা বাঘ আসে, উঠতে বাঘ আসছে সামনে, সে গড়ায় নেই, সে বলল আমি রসুলের গোলাম, আমার ঘটনা এই, আমার সাথীদের হারে ফেলেছি, তুই আমার সাথীদের আমার সাথে মিলিয়ে দে। এই কথা বলছে আর বাঘ কী করছে সামনে আসে দাঁড়াইছে লেজ গাড়ি লেগা, এই বুঝেছে আমি তোমার গোলাম হয়ে গেলাম, এখন তুমি যা হুকুম করো তা মানি। এরপরে বাঘটা আগে আগে গেছে, জঙ্গলের থেকে কোনো আওয়াজ আসলে বাঘ যাইতে এরে রাস্তার তালিকা যেত, এরম করি করি তার সাথীদের পর্যন্ত যাইয়া এই বাঘ বেশি গিয়ে আবার জঙ্গলে عن سفينة سفينة سرواتا قال كنت مملوكا لأم سلمة وہ کہتے ہیں میں ام سلمة کا غلام تھا، قال اعتقت اب اشترط عليك، ام سلمة نے کہا میں تجھ کو آزاد کر دوں گا اور تجھ پر ایک شرط لگاؤں گا، آزاد تو کرب ایک شرط ان تختم رسول اللہ صلی اللہ علیہ وسلم ما عشتا، رسول اللہ صلی اللہ علیہ وسلم کی تو خدمت کرے گا تب تک جو زندہ رہے، جیوت تا پرجنت حضور خدمت کرے گا، فقلت ان لم تشترط علی ما فرضت، رسول اللہ صلی اللہ علیہ وسلم میں نے کہا ام سلمہ کو اگر تو مجھ پر شرط نہ لگاتی تب بھی میں رسول اللہ صلی اللہ علیہ وسلم سے جدا نہ ہوتا، یہ شرط نہ لگے تو ہمیں حضور دربار خدمت کرنا معاشت جب تک میں جدا ہوں، فاعتقنی ام سلمہ نے مجھ کو اعتقدنی آزاد کر دیا ہے، واشترطت علی اور مجھ کو یہ شرط لگا دیا ہے، میں بھی حضور کے ہر وقت ساتھ رہتا تھا۔ رواہ ابو داؤد اور ابن ماجہ۔ Thank you.